أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال الله سبحانه وتعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله سبحانه وتعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال عليه الصلاة والسلام من قال لا إله إلا الله مخلصا دخل الجنة. قيل وما إخلاصها؟ قال أن تعجزه عن محارم الله. وقال عليه الصلاة والسلام المؤمنون هينون لينون كالجمل الآنف إن قيد إن قاد وإن أنيخ على صخرة استناخ أو كما قال عليه الصلاة والسلام. بلى محترم دوستو بزرگواری کو اس زمانے میں امت اپنے فخر اور اپنی فضیلت اور اپنی خصوصیت ان چیزوں میں تلاش کر رہی ہے جن چیزوں میں اللہ اور اللہ کے دین کے دشمن اپنی خیر اور اپنی فضیلت اور اپنی افضلیت اس میں تلاش کیا کرتے ہیں. امت کی افضلیت اور اس امت کا خیر امت ہونا دنیا کی کسی چیز کے ساتھ وابستہ نہیں ہے بلکہ اس امت کا خیر امت ہونا اس شرط کے ساتھ ہے. اس امت کا خیر امت ہونا اس شرط کے ساتھ ہے کہ یہ امت اجتماعی طور پر بھلائی کا حکم کرنے والی ہو برائی سے روکنے والی ہو. یہ اس امت کے خیر امت ہونے کی شرط ہے. میں کیسے عرض کروں اگر یہ امت انفرادی طور پر اپنی زندگی دین کے مطابق گزار دے کہ میرا روزگار میری نماز میرا حج میری زکات میری ایمان میرا ایمان میرا عمل صالحہ اس کو کسی دوسرے سے کوئی سروکار نہ ہو. اگر یہ امت انفرادی طور پر بھی دین پر چلے تب بھی یہ امت خیر امت نہیں ہو سکتی. انفرادی طور پر اپنے دین پر چلنے میں خیر امت نہیں ہو سکتی تو یہ امت ان راستوں سے کیسے بہتر اور افضل ہو سکتی ہے جو راستے اور طریقے اللہ اور اللہ کے دین کے دشمنوں کے ہیں. اس کو کڑھائیوں میں غور کیجیے کہ آخر اس امت کی افضلیت کی شرط کیا تھی اور اصل سبب کیا تھا. اس امت کی افضلیت اور اس امت کے خیر امت ہونے کی جو شرط ہے وہ محض اور محض دعوت کی بندہ ہے. ہم نے کبھی اس مسئلے کو سنجیدگی سے نہیں لیا کبھی سے غور نہیں کیا کہ امت اپنے فرض منصبی کو چھوڑ کر کتنی پستی میں جاتی ہے اور کتنی فرصتوں سے محروم ہو گئے. حدیث میں آتا ہے کہ وحی کی برکات سے محروم دعاؤں کی کی قبولیت سے محروم، غیب نصرت سے محروم، اگر یہ امت اپنا فرض منصبی دعوت مرغوار چھوڑ دیتے اور کسی اور راستے سے اور کسی اور عمل سے اپنے آپ کو خیر امت سمجھے تو کوئی ذریعہ اس کے خیر امت ہونے کا نہیں ہے۔ صحابہ کرام خود فرماتے ہیں، صحابہ کرام خود فرماتے ہیں، وہ صحابہ جو ہوئے اکرم صلی اللہ علیہ وسلم کی صحبت اور دین کی نصرت کے لیے آپ کے ساتھ لگنے کے لیے چنے گئے ہیں اللہ کی طرف سے، وہ صحابہ خود فرماتے ہیں، حضرت عمر رضی اللہ عنہ خود فرماتے ہیں کہ اگر ہم ব্যক্তিগতভাবে কেউ এই সমস্ত আমল করে, বরফবন্দিকে করে, কারোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তুমি মহাদণ্ডস্থ হিতের দ্বারা কখনোই এই উম্মত শ্রেষ্ঠত্বের স্থান নিতে পারবে না। এই উম্মতের শ্রেষ্ঠত্ব নিজে নিজে বরফেরা সন্তুষ্ট হয়ে যাওয়ার মধ্যে নয়। আর এই উম্মত বরং আল্লাহ তারা কোরআনের পাঠের মধ্যে এই উম্মতের শ্রেষ্ঠত্বের কথা বলছেন, কিন্তু একটা সত্যের সঙ্গে, সেটা হল সৎকাজের আদেশ করা ও সৎকাজের নিষেধ করা। মনে করেন যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলার মাজমাইন, যাদেরকে আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের জন্য এবং তার দ্বীনের খেদমতের জন্য আল্লাহ তাআলা যাদেরকে বাছাই করেছিলেন, তারা এই উম্মতের শ্রেষ্ঠত্ব কিসের মধ্যে মনে করতেন? উনি নিজে এই আয়াতের ব্যাপারে উনি বলেন যে আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে এরকম বলতে পারতেন, আনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরা শ্রেষ্ঠ উম্মত, চাই তোমরা ভালো কাজের আদেশ করো আর না করো, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। কিন্তু তারা বলে আল্লাহ তারা এখানে শ্রেষ্ঠত্বকে একটা শর্তের সঙ্গে লাগাইছে, মানে এই শর্ত যদি পাওয়া যায় তাহলে তোমরা শ্রেষ্ঠ উম্মত। সে শর্ত হলেই যে তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীর এইভাবে করতেছেন যে আল্লাহ তারা যদি চাইতেন তো আল্লাহ তারা এরকম বলতেন, আনতুম খায়রু উম্মাতিন, তোমরা ভালো উম্মত, তোমরা শ্রেষ্ঠ উম্মত। তারা বলে আল্লাহ তারা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা থেকে এটার সঙ্গে আল্লাহ তারা শর্ত লাগাই দিয়েছেন যে তখনই তোমরা শ্রেষ্ঠ উম্মত হিসাবে হবে যখন তোমরা এই শর্তকে পুরো করে। এই জন্য মেরে মহতারাম দোস্তাগুলো মনে করেন যে একটু নিরিবিলিতে আমরা চিন্তা করি যে আমরা ব্যক্তিগতভাবে আমল করি আর এই ব্যক্তিগত আমলের দ্বারা আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারোর সঙ্গে কোনো লেনদেন নেই, কে কি করতেছে না করতেছে আমার কোনো এ ব্যাপারে কোনো ফিকির নাই, চিন্তা নাই, আমি নিজে নিজের আমলকে ঠিক করতেছি, বলে না না, এই উম্মত যতক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠ উম্মত হবে না যতক্ষণ পর্যন্ত তারা এই দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া, ইমানওয়ালাকে ইমান রূপে মজবুত করা এবং ইমানওয়ালাকে তার আমানের দিকে, আল্লাহ পাকের আকামের দিকে যতক্ষণ পর্যন্ত না ডাকবে, যতক্ষণ পর্যন্ত আনবার জন্য চেষ্টা মেহনত না করবে, ততক্ষণ পর্যন্ত এই উম্মত কখনোই শ্রেষ্ঠ উম্মত হবে না। এই উম্মতের জন্য কোনো এটা কোনো গর্বের বিষয় না। হাদিস মে আতা হে কি তমাম ঈমান ওয়ালে एक जिस्म की तरह है, अगर जिस्म के किसी एक अज़्व में कोई बीमारी हो तो उसके लिए सारा जिस्म बेचैन होता है। अब तक हम इस हदीस से सिर्फ ये समझे कि अगर मुसलमान का जानी या माली को नुकसान हो जाए तो उसके नुकसान से पूरी उम्मत इस तरह मुतासर हो जिस तरह एक जिसम से होता है एक उंगली में तकलीफ के होने से। नहीं मेरे दोस्तों, एक मुसलमान की जिस्मानी तकलीफ पर तो एक गैर मुस्लिम भी अफसोस कर लेगा और उसकी तकलीफ पर उसके काम आ जाएगा। इसका सबसे पहला मतलब और सबसे पहला मकसद यह है कि उम्मत मुस्लिमों को ऐसा बनाया गया था कि अगर एक फर्द किसी एक अमल के पीछे है तो उसके लिए सारी उम्मत बेचैन थी, जिस तरह एक अज़्व की तकलीफ के लिए सारा जिस्म बेचैन होता है। अबू बकर रज़ियल्लाहु ताला मदीना मुनव्वरा को खाली कर रहे थे सिर्फ ज़कात में दी जाने वाली रस्सी के रोक लेने पर, दीन में नुकसान हो और अबू बकर जिंदा रहे ये اللہ بڑے سے لے کر چھوٹے تک ہر شخص کا اجزا بنایا گیا تھا. نئی بات تو غور کرنا, ہم سب اتنا سمجھے ہیں کہ ایمان والے ایک جسم کی طرح ہیں, اگر پیر میں تکلیف ہے تو سارا بدن بے چین ہوگا, پیر کے لیے آگ جگے گی. نہیں, بات یہ نہیں ہے. صرف میں عرض کر رہا کہ جسمانی تکلیف پر تو ایک غیر مسلم میں رحم کھائے گا مسلمان پر, لیکن اس کو رحم کھانا نہیں کہتے, بلکہ ایک مسلمان کی بے دینی اور اس کے فریضے کے ضائع ہونے پر سارے مسلمان اس طرح بے چین ہوں جس طرح ایک آدمی کی تکلیف پر سارا جسم بے چین ہوتا ہے. یہ مطلب ہے اس حدیث کا جس میں فرمایا ہے کہ ایمان والے ایک جسم کی طرح ہیں. مولانا بھائی, حدیث مدعا سے مولانا جی سمست ایمان والا رہا ایماندار رہا ایک شریرے مت শরীরের কোন একটা অঙ্গে যদি কোন রকম কষ্ট হয় এর জন্য সমস্ত শরীর তার বেচেন হয়, সমস্ত শরীর এই কষ্টকে অনুভব করে. মেরে মহাতরাম দোস্তাব, এটার অর্থ আমরা এরকম বুঝছি যে একজন মুসলমান যদি তার জানি অথবা মানি কোন ক্ষতি হয়, তো তার যদি এটার মধ্যে কোনো কষ্ট হয়, জানের কোন কষ্ট হয়, তো তার উপরে রহম করা এবং তার জন্য বেচাইন হওয়া. তো বলেন যে হাদিসের এই মফহুম কখনোই নয় যে একজন মানুষের জান মানের ক্ষতির কারণে, একজন ইমানদারের জান মাল ক্ষতির কারণে অন্যান্য ইমানদার বেচাইন হয়ে যাবে. বলে এটা তো কোন মুসলমান হওয়ার জন্য, মুসলমান হওয়ার সঙ্গে এটা কোন সম্পর্ক নাই, বরং একজন অমুসলমানও একজন মুসলমানের জানি কষ্টের উপরে সেও আফসোস করবে, সেও তাকে সাহায্য করবে, সেও তার কষ্টকে দূর করার জন্য চেষ্টা করবে. তো এরকম মুসলমানের জন্য কোন বিশেষ কিছু রইল না, একজন অমুসলমানও একজন মুসলমানের জানের কষ্টের উপরে, তার কোন জানে কষ্ট হইতেছে, তার কোন রোগ বিমারি কোন জায়গায় ব্যথা পাইছে, সে এই কারণে একজন অমুসলমানও তার ব্যথায় ব্যথিত হবে এবং তার ব্যথার কারণে সেও বেচাইন হয়ে যাবে. তো এই হাদিসের অর্থ যদি এটাই হয় যে মুসলমান এক শরীরের মতো, যে তার মধ্যে একজনের যদি কোনো জানমালের ক্ষতি হয় তো সমস্ত মুসলমান তার জন্য ব্যথিত হবে এবং তাকে সাহায্য করবে. তুমি মহতরম দোস্ত, এটা তো কোনো মুসলমানের সঙ্গে, মুসলমানের বৈশিষ্ট্য অথবা মুসলমানের বিশেষত্ব এটার মধ্যে কিছুই নাই. একজন অমুসলমানও একজন মুসলমানের জানমানের কষ্টের মধ্যে ব্যথিত হইতে পারে এবং তাকে সাহায্য করতে পারে. এই জন্য উনি বলেন এই হাদিসের যে মফহুম এবং এই হাদিসের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য এটা কখনোই নয়, বরং এই হাদিসের উদ্দেশ্য হল যে যদি এই সমস্ত মুসলমান, সমস্ত ইমান বাধা এক শরীরের মতো, যদি কোন ইমান বলা কোন মুসলমানের কোন আমল ছুটে যায়, কোন আমলে সে পিছনে থেকে যায়, এর জন্য পুরা উম্মত, পুরা মুসলমান সকলেই এটার জন্য বেচাইন হবে, সকলেই এটার জন্য ব্যথিত হবে এবং সকলেই তার ওই আমল ছুটে যাওয়া, একটা ফরজ হুকুম ছুটে যাওয়া, এটার জন্য সবাই ব্যথিত হবে এবং সবাই এটার জন্য যে চেষ্টা করবে. উম্মতকে এটার উপরে তৈরি করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উম্মতকে এটার উপরে উঠাইছিলেন. এই জন্যই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি হুজুরের ইন্তেকালের পরে যখন একজন লোক তারা যাকাত দিতে অস্বীকার করল, তো ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা বললেন যে তারা যাকাত দিবে না, বরং যদি তারা জাকাতের মধ্যে জাকাতের জানোয়ারের সঙ্গে যে রশি দিত, এই রশিও যদি দিতে অস্বীকার করে, তাহলেও আমি তাদের সঙ্গে লড়াই করব, আবু বকর জিন্দা থাকবে আর দিনের মধ্যে একটা রশি পরিমাণও, একটা রশিও কম হবে, এটা হইতেই পারে না. মেরে মহতরম দোস্ত, বলেন যে হাদিসকে যদি এই দিক থেকে আমরা দেখি, এই মফহুম আর এই মতলব আমরা বুঝি যে একজন মুসলমানের ফরজ হুকুম ছুটে যেতেছে, সে ফরজ হুকুমকে ছাড়তেছে, তো এর জন্য সমস্ত মুসলমান ব্যথিত হবে। সাহাবাদের মধ্যে এই জিনিসই ছিল যে একজন মুসলমানের কোন দিক থেকে কোন রকম কম হইতেছে দিনের লাইনে, এটার জন্য তারা এতখানি ব্যথিত এবং এটার জন্য এতখানি তারা বেচাইন হয়ে যেতেছেন, এতখানি বেচাইন হইতেছেন। এটি হল যে ইমান মারারা সব এক শরীরের মতো, তাদের এক অঙ্গে যদি কোন ব্যথা বেদনা হয়, এক অঙ্গে যদি কোন রকম কষ্ট হয়, তো তার জন্য সমস্ত পুরা অঙ্গ মাথা থেকে পাওয়া সমস্ত শরীরটাই ওই ব্যথায় ব্যথিত হয়, ওর জন্য বেচাইন হয়। একজন মুসলমানের একটা যদি হুকুম ছুটে যায়, খোদার হুকুম ফরজ হুকুম ছুটছে, দিনের কোন আমল ছুটছে, তো সমস্ত মুসলমান এক শরীরের মতো তাদের সকলেই এই একজনের আমল ছাড়ার উপরে সকলেই বেচাইন হবে। এটা হলে হাদিসের মফহুম আসল যে মুসলমান সব ইমান বলারা এক শরীরের মতো। জান কে নুকসান কো হর নুকসান তো বরদাশত কর লেতি থি, লেকিন দিন কে নুকসান কো বরদাশত নাই কর সকতি থি। ইয়ে সিফাত উম্মত মে কিউ খতম হুই, উম্মত কি ইয়ে খাসিয়ত কিউ খতম হুই? সির্ফ আর সির্ফ ইসলিয়ে কে উম্মত মে দাওয়াত আল্লাহ কো আপনা ইজতেমাঈ बादशाह ने कहा कि इनको भी देर में डाल दिया जाए। तो कहने जाने का तो ये रोए। बादशाह ने पूछा क्यों रो रहे हो, शादी हो जाओ। फरमाया कि मैं इस पर नहीं रो रहा कि मेरी जान जा रही है, मैं इस पर रो रहा हूँ कि अल्लाह के सामने एक हकीर जान पेश करते हुए शर्म आती है। मेरे बदन के बालों के बकदर जाने होती, मैं अल्लाह के लिए एक एक जान को कुर्बान करता। ক্ষতি হোক না কেন সবটাকে সে সহ্য করে নিত, বরদাস্ত করে নিত, কিন্তু দিনের মধ্যে সামান্যতম ক্ষতিকেও সে কোনদিন বরদাস্ত করত না। আজ এই উম্মতের মধ্যে থেকে এই গুণটা খতম হয়ে গেছে। আজ উম্মত দিনের ক্ষতি তো বরদাস্ত করে নেয়, দুনিয়ার ক্ষতিকে বরদাস্ত করতে পারে না। বলে যে এটা কেন হইল, এটা এই জন্য হইল যে উম্মত ইস্তেমাই ভাবে একত্রিত ভাবে পুরা উম্মত মিলে দাওয়াত ইলাল্লাহের যে কাজ ছিল, দাওয়াত ইলাল্লাহের যে দায়িত্ব ছিল এই উম্মতের উপরে, সে দায়িত্ব থেকে উম্মত বেঁচে গেছে, সে উম্মত সে দায়িত্বকে ছেড়ে দিছে, এই কাজকে ইস্তেমাই ভাবে ছেড়ে দিছে, একত্রিত ভাবে ছেড়ে দিছে। এই জন্যই উম্মতের মধ্যে আজ এই অবস্থা হয়ে গেছে যে দুনিয়ার লোকসান তো সহ্য হয় না, কিন্তু দিনের লোকসানকে অনায়াসে সহ্য করে নিতেছে। অথচ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের জমানায় তাদের মধ্যে এই গুণটা ছিল, এই অবস্থাটা ছিল এরকম যে দিনের সামান্যতম লোকসান তার ক্ষতি এটাকে সহ্য করা তাদের মধ্যে সহ্য করতেন না তারা। দুনিয়ার চায় যত বড় লোকসানি হয়ে যাক এটাকে তারা সহ্য করে নিত। মনে বলেন যে হযরত আব্দুল্লাহ হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোম এলাকায় মেহনত করতেছিলেন আপনার জামাতের সঙ্গে, রোমীদের হাতে বন্দী হয়ে গেলেন। রোমের বাদশাহ সামনে তাকে উপস্থিত করা হল। রোমের বাদশাহ তাকে বলল এই কথা যে আমি তোমাকে আমার অর্ধেক বাদশাহী দিয়ে দিব এবং তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে দিনকে ছেড়ে দাও। তো উনি জবাব দিলেন যে যদি তুমি তোমার সম্পূর্ণ বাদশাহী আমাকে দিয়ে দাও আর সমস্ত আরবের বাদশাহীও আমাকে দিয়ে দাও, তবু আমি চোখের পলকের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে তৈরি নই। তুমি মহতরম দোস্ত বুঝুক, তাদের মধ্যে এরকম এক জিনিস ছিল যে তারা এক পলকের জন্য দিনকে ছাড়তে তৈরি নয়। কোন লোভ কাজ করতেছে না, কত বড় লোভ দেখাইতেছে, বাদশাহী অর্ধেক দিয়ে দিবে, অল্প পুরা বাদশাহী যদি দিয়ে দেয়, আরবের সমস্ত বাদশাহীও যদি দিয়ে দেয়, তারপরেও বলতেছে চোখের পলকের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে তিনি তৈরি না। দিনের কত গুরুত্ব তাদের দিনের ভিতরে ছিল, দিনের সামান্যতম একটুখানি লোকসান তারা এর মোকাবেলায় দুনিয়ার বাদশাহীকে ছাড়তে তৈরি। তো মেরে মহাদান দোস্তি বলেন এটা শুধু ঘটনা শোনার জন্য নয়, এটা কিসসা শোনার জন্য নয়, চিন্তা করার বিষয় যে সেই জমানায় কি অবস্থাটা তাদের ছিল, যে কিরকম এক অবস্থা তাদের দিনের ছিল, তাদের দিনের ছিল যে দিনের কোন ক্ষতি কোন লোকসান সামান্যতম এটাকে তারা কোন রকমই এটাকে গ্রহণ করতে তৈরি হয়। বলে যে বাতেল হকওয়ালাদেরকে কখনো বাতেলের দাওয়াত দিয়া বাতেল কবুল করাইতে পারে নাই, বাতেল লড়াইতে পারে নাই, বরং যখনই বাতেল হকওয়ালাদেরকে দাওয়াত দিছে তো হকওয়ালাদের পক্ষ থেকে এমন জবাব তারা পাইছে যে জবাবের সামনে তাদের আর কোনো কিছু বলার থাকে না, একেবারে অক্ষম হয়ে গেছে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা, তার এই ঘটনার দ্বারা এই কথাই বোঝা যায় যে বাদশাহ পেশ করতেছে, বাদশাহই পেশ করতেছে, কিন্তু উনি যে জবাব দিতেছেন এই জবাবের কোন উত্তর অথবা এর কোন এর উপরে আর কিছু বলার কিছুই নাই, এখানেই তার কথা শেষ হয়ে গেছে। বাদশাহ এখন বাদশাহ বলতেছে যে আমি তো তোমাকে হত্যা করবো, কতল করবো, বলে করতে পারো, তুমি কতল করতে পারো, করো। তোমার যে ডেগের মধ্যে পানি গরম করাইছে, ওদের মধ্যে একজন মুসলমান কয়েদিকে ধরে ফেলাই দিছে, আর ওই ওই গরম পানির মধ্যে ওই মুসলমান একেবারে সিদ্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ওইখানেই মরে গেছে। এখনো বলতেছে যে দেখো আমার কথাকে গ্রহণ করো, তাহলে তুমি বেঁচে যাবা, বলে না এখনো গ্রহণ করতে রাজি না আমি, বলে তাহলে তোমাকেও এরকম ভাবে ফেলা, বলে ফেলো আমাকেও। তোমার যে যখন নিয়ে যাইতেছে তখন উনি কাঁদতেছেন, তো জিজ্ঞাসা করছে কেন কাঁদতেছ, আগেই তো বলছিলাম এখন কেন কাঁদতেছ, তো উনি উত্তর দিতেছেন যে আমি মৃত্যুর ভয়ে কাঁদতেছি না, আমি এই জন্য কাঁদতেছি যে আমার মাত্র একটাই জান, এই নিকৃষ্ট সাধারণ একটা জানি আমি এই দিনের জন্য কোরবান করতে পারতেছি। যদি আল্লাহ তাআলা আমার শরীরের যে পরিমাণ লোম আছে এই লোম পরিমাণ যদি আল্লাহ তাআলা আমাকে জান দিতেন, আর আমি যদি সব কথা জান এই দিনের জন্য কোরবান করতে পারতাম। তোমার মহতরম দোস্তা বুজুর্গ, বাতিল কোন জিনিসই হক ওয়ালাদেরকে কবুল করাইতে পারে না কোন অবস্থা। দাওয়াত কেতে কিসকো হে, দাওয়াত কেতে হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আজকে দাওয়াত কে তরিকে আর উনকে জজ্বে কা পাবন্দ হোকর আল্লাহ কে বন্দো কো আল্লাহ কে দিন পর জানা, ইয়ে দাওয়াত হে, ইয়ে দাওয়াত হে। ইসকে জরিয়ে সবসে পহলে ইয়াকিন কি তবদিলি কা মুতালবা হে। ऐसा वादित है कि अगर मैं इस मेहनत का कोई नाम रखता तो तेरी का ईमान इसका नाम रखता। सबसे पहले दावत से मुतालबा यकीन की तब्दीली का है, इसलिए कि सारे दिन का मदार ईमान पर है, सारे दिन का मदार ईमान पर है। सबसे पहले दावत के जरिए यकीन की तब्दीली का मुतालबा है कि तमाम आमाल और अहकाम का मदार ईमान पर है। दावत के जरिए सबसे पहले यकीन की तब्दीली का मुतालबा है। इसलिए मेरे मुहतरम दोस्तों अज़ीज़ों, कलमे ला इलाहा इल्लल्लाह इसको दावत में लाओ, एक एक ईमान वाले के पास बेचैन होकर इस कलमे को लेकर पहुंचो। इस जमाने में एक गलतफहमी पैदा हो गई कि हम सब ईमान वाले हैं, हमें ईमान की जरूरत नहीं है। इस ख्याल ने दावत ईमान को महज गैरों की तरफ फेर दिया है। नहीं मेरे बुजुर्ग दोस्तों अजीजों, इसको जानना चाहिए। अल्लाह रब्बुल इज्जत ईमान लाने का हुक्म ईमान वालों को फरमा रहे हैं, या अय्युहल्लज़ीना आमनू आमिनू, ए ईमान वालों तुम ईमान लाओ। ईमान लाने का हुक्म ईमान वालों को दे रहे हैं, या अय्युहल्लज़ीना आमनू आमिनू, ए ईमान वालों तुम ईमान लाओ। गैरों को तो दावत इस्लाम की थी, असली मुतस्लिम हो इस्लाम ले आओ महफूज हो जाओगे। इस्लाम क्या है कि इस्लाम 100% फराइज से लेकर माशरे तक, अखलाक तक, तमाम मामला और इबादत मोमिन अपने अमल से, अपने अमल से इस्लाम पेश करता था। सहाबा के जमाने में दावत इस्लाम किसी किताब से, किसी इश्तिहार से, किसी रास्ते से दावत इस्लाम नहीं थी, बल्कि खुदा की कसम सिर्फ और सिर्फ मुसलमान का अमल दावत इस्लाम था। वो جو مسلمان کے معاملات سے اپنے معاملات میں تنگیاں دیکھتے تھے, وہ مسلمانوں کے معاشرے سے اپنے معاشرے میں تنگیاں دیکھتے تھے, وہ مسلمانوں کے اخلاق سے اپنے مذاہب کی بد اخلاقیاں دیکھتے تھے, وہ مسلمانوں کی مسدقلی سے اپنے آگے تنگیاں دیکھتے تھے. یہ تھے غیروں کے اسلام میں آنے کا راستہ. زمانے میں ایمان والے ہی ایمان سیکھنے کو تیار نہیں ہے, ایمان والے ہی ایمان سیکھنے کے لیے تیار نہیں ہے, اور ہمارے عزت ایمان والوں کو ایمان والے کا حکم فرما رہے ہیں. یا جو نبی آمنو آمنو, ایمان والوں تم ایمان لاؤ. اب غور کریں, بڑے بڑے صحابہ عبداللہ بن رواحہ, معاذ بن جبل, عمر بن خطاب, یہ ان کے نام سے ملتے ہیں روایتوں میں کہ جو ایمان کے عنوان پر صحابہ سہاروں پر گشت کرتے تھے اور ایمان سیکھنے کے عنوان پر مسجد میں جمع کرتے تھے کہ آؤ تھوڑی دیر کے بل پر ایمان لیا. اللہ اکبر, وہ صحابہ جن کا ایمان نمونہ ہے امت کے لیے. ڈھائی گھنٹے کی محنت, ڈھائی گھنٹے کی محنت, میں سوچتا ہوں کہ یہ محنت مسجد سے اور صحابہ کے طریقہ محنت سے کتنا ہٹ گئی ہے, کتنا ہٹ گئی ہے. قدم قدم پر یہ سوچنا ہوگا کہ کون سا عمل صحابہ کرام کے عمل کے مشابہ ہے. سب سے پہلے میں جو عرض کر رہا ہوں, ایمان کا سیکھنا, اس ایمان کے سیکھنے کو سب سے پہلے صحابہ کے طریقے پر لاؤ, سب سے پہلے اس کو صحابہ کے طریقے پر لاؤ. میں حقیقت عرض کر رہا کہ مسجد میں ایمان کے ہفتے ہوتے تھے اور صحابہ صحابہ پر دست کر کے ان کو ایمان سیکھنے کے عنوان پر مسجد میں جمع ہونے پر آمادہ کرتے تھے. دیکھو علی صاحب مجھ سے کہنے لگے کہ کیا یہ تبلیغی جماعت کے طریقے سے ایمان بنے گا؟ لیکن نہیں, تبلیغی جماعت کا طریقہ نہیں, صحابہ کا طریقہ ہے. کیونکہ یہ بات حق ہے کہ اس امت کے بعد والے اس وقت تک نہیں سدھریں گے جب تک یہ امت وہ نہ کرے جو امت کے پہلے نے کیا ہے. امام مالک کا ذرا قول ہے, تو میں نے ان سے عرض کیا کہ تبلیغ والے کا طریقہ نہیں ہے, صحابہ اکرام کا طریقہ ہے کہ ایمان سیکھنے کے عنوان پر صحابہ صحابہ کو مسجد میں جمع کرتے تھے. اور خود فرماتے ہیں عمر رضی اللہ تعالیٰ کہ میں تم لوگوں کو مسجد میں یہاں اس لیے جمع کرتا ہوں ایمان کے حقوں میں تاکہ میرے ایمان میں زیادتی ہو. میں نے صحابہ کے نام لیے ہیں, یہ ایمان کے حلقے قائم کرتے تھے اور گشتوں کے ذریعے لوگوں کو ایمان کے بگاڑ کے ماحول سے نکالتے تھے اور مسجد میں ایمان کے حلقوں میں لا کر جوڑتے تھے. یہ بات اچھی طرح یاد رکھنا, حضرت کے بیانات سے جگہ جگہ ملے گا کام وہی ہے جو صحابہ کا تھا, کام وہی ہے جو صحابہ کا تھا. لیکن میں پھر بھی بات دہرانا چاہتا ہوں کہ اجتماعی طور پر امت یہ دیکھ کر یہ کر کے بیٹھی ہوئی ہے کہ ہم ایمان والے ہیں, ہمیں ایمان کی ضرورت نہیں ہے. اس لیے میرے دوستو عزیزوں, سب سے پہلے اس فریضے پر عمل کرو, سب سے پہلے اس فریضے پر عمل کرو کہ اپنے اندر ایمان کی رغبت اور اس کا داعیہ پیدا کرو, ایمان کے محتاج بنو. میں نے عرض کیا کہ صحابہ جو ایمان کے کمال سے پہنچے ہوئے تھے, ایمان کے کمال سے پہنچے ہوئے تھے, اللہ تعالیٰ صلی اللہ علیہ وسلم ان کو ایمان کی تجدید کا حکم فرما رہے کہ اپنے ایمان کو تازہ کرتے رہا کرو. صحابہ نے عرض کیا کہ یا رسول اللہ ایمان کو تازہ کیسے کریں؟ فرمایا اکثر من قول لا الہ الا اللہ. یہ بھی یاد رکھنا کہ اس کی کثرت سے صرف اس کے الفاظ مراد نہیں ہیں بلکہ اس کے ساتھ ساتھ معمول اور حکم یہ ہے کہ کلم لا الہ الا اللہ کے مفہوم کلم لا الہ الا اللہ کے مفہوم کہ کرنے والی ذات صرف اللہ کی ہے اور کرنے کے ذات سے محمد صلی اللہ علیہ وسلم کے طریقے ہیں, اس مفہوم کے تذکرے کرنا یہ تجدید ایمان کا ذریعہ ہے. اس کے مفہوم کے تذکرے کرنا یہ تجدید ایمان کا ذریعہ ہے. چونکہ سارے گران سامنے بھی بتا رہا ہے کہ وہ مسجد میں ایمان کرتے قائم کرتے اور اللہ کی قدرت کے, اس کی عظمت کے, اس کی بڑائی کے اور اس کے فرار نماگیری ہونے کے وہ تذکرے ہوتے تھے جس سے ایمان دلوں میں پختہ ہوا کرتا تھا. لیکن سب سے پہلی چیز کے مسجد سے ایمان کے حلقے ختم ہو گئے, ایمان کی دعوت ختم ہوئی اور ایمان کا دعویٰ لوگوں میں پیدا ہو گیا ہے. میرے محترم دوست بزرگ بولیں جو صحابہ زمانے دین سمپرکے تر جو انوبھوتی چل এই জিনিসটা আজ এই উম্মতের মধ্যে থেকে শেষ হয়ে গেল কেন? তিনের লোকসান সত্ত্বেও এই উম্মত বেচেন হয় না. উম্মতের কোনো ব্যক্তি ফরজ হুকুমকে ছেড়ে দিতেছে, এদের জন্য কেউ বেচেন হয় না. এটা একমাত্র এই জন্যই যে উম্মত ইজতেমাই ভাবে দাওয়াত ইলাল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার মেহনতকে ছেড়ে দিছে. এই জন্য বলেন যে ভাই এই উম্মতের মধ্যে দাওয়াত ওয়ালার মেহনত উম্মতকে আবার করতে হবে. আর এই দাওয়াত ওয়ালার মেহনত কাকে বলে? উনি বলেন যে দাওয়াত ওয়ালার মেহনত ছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হবে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জজবা এর সঙ্গে একত্রে এই সব জিনিসকে মিলাইয়া আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এটা হল দাওয়াত. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তরিকা হবে আর সাহাবাদের জজবা হবে, ওই সাহাবাদের জজবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তরিকায় আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিবে. তো এই দাওয়াত যখন জিন্দা হবে তো তখন মেরে মহতরম দোস্ত এই দাওয়াতের দ্বারা প্রথম জিনিস যেটা চাওয়া হইতেছে সেটা হল যে একজন ইমানওয়ালা তার ইমানের মধ্যে তার ইয়াকিন বনা, ইমানের মধ্যে পরিবর্তন আসা, মখলুকের ইমানের ইয়াকিনের পরিবর্তে আল্লাহ তাআলার ইয়াকিন দিলের মধ্যে পয়দা হওয়া, এই ইমানের পরিবর্তন চাওয়া হইতেছে. দাওয়াত যখন চলবে তো তখন ওই ইয়াকিন পয়দা হবে, ওই ইমান পয়দা হবে যে আল্লাহ থেকে হয় আল্লাহই করে আর কেউ করে না, কোনো মখলুক থেকে হয় না. তো এই দাওয়াতের মধ্যে সর্বপ্রথম যেটা চাওয়া হইতেছে সেটা হল ইমানকে সহি করা. এই জন্যই হজমান ইলিয়াস রহমতুল্লাহ আলী বলতেন যে আমি এই মেহনতের যদি কোনো নাম রাখতাম তাহলে এটার নাম ইমানি আন্দোলন নাম রাখতাম এই মেহনতের. তো উনি এই মেহনতের কোনো নাম রাখেন নাই. মেরে মহতরম দোস্ত মানুষে বলে তবলিগ জামাত তবলিগ জামাত, তাহলে আজমান ইলিয়াস রহমতুল্লাহ আলী যিনি এই মেহনতকে শুরু করলেন তিনি এই মেহনতের কোনো নাম রাখেন নাই. উনি বলছেন যদি আমি নাম রাখতাম তাহলে আমি এটার নাম রাখতাম ইমানি আন্দোলন. কেন? এই জন্য যে এই মেহনতের দ্বারা সর্বপ্রথম যে জিনিসটা চাওয়া হইতেছে সেটা হল যে দিলের ইমান আর ইয়াকিন এটা দুরুস্ত হয়ে যায়. মনে করেন যে ভাই আজ আফসোসের বিষয়, ভুলবশত আমরা মনে করতেছি ইমানের দাওয়াত তো গায়েবের জন্য, অন্যদের জন্য যাদের কাছে ইমানই নাই তাদের জন্য ইমানের দাওয়াত মনে করতেছি. মনে করেন যে আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ইমান বলারা তোমার ইমান আনো. তো ইমান ইমানের দাওয়াত তো ইমান বলাদের জন্য, আবার যে যারা ইমান পায়নি তাদের জন্য তো দাওয়াত হল ইসলামের দাওয়াত যে ইসলাম কবুল কর নিরাপদ হয়ে যাবে. আসলিমু তাসলামু, ইসলাম কবুল করলে তোমার জানমাল নিরাপদ হয়ে যাবে. এটা তো অন্যের জন্য, অন্যদের জন্য যারা ইমানই পায়নি তাদের জন্য এই দাওয়াত. মেয়ে মহতরম দোস্তা বুজুর্গ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের জমানায় যে ইসলাম মানুষের মধ্যে ছড়াইছে সেটা বলে বলে মানুষের মধ্যে ইসলাম ছড়ায় নাই, তাদের জিন্দিগি ছিল ইসলামের. তাদের জিন্দিগি থেকে যে যারা ইসলাম পায় নাই তারা তাদের জিন্দিগি দেখে দেখে ইসলাম চলে আসে, যখন তাদের ইবাদত দেখছে আর তাদের আখলাক দেখছে উঁচা, তাদের মহাসব দেখছে কত পাকিজ এবং পবিত্র, তোমার যে তারা তখন বুঝতে পারতেছিল হ্যাঁ হ্যাঁ আমাদের মহাসড়াত আমাদের আপোষের সামাজিক লেনদেন আচার ব্যবহার কত গান্দা, আমাদের আখলাক কত নিচু, আর আমাদের সব লাইনে আমরা কত নিচু। আবার যে মুসলমানদের ইসলাম তাদের মহাসড়াত কত উঁচা এবং তাদের আখলাক কত উঁচা, তাদের ইবাদত কত উঁচা। তোমার যে মুসলমান একজন মুসলমানের জিন্দগি তার ইবাদত তার আখলাক তার মহাসড়াত তার এই সমস্ত জিন্দগির সব লাইনকে দেখেই অমুসলমানরা ইসলামের প্রতি আগ্রহী হয়ে গেছে। উনি বুঝে দিতে দিয়েছেন এই কথাটা যে ইমানের দাওয়াত এখন আমরা মনে করতেছি যে একজন বেঈমানের জন্য ইমানের দাওয়াত, বলে না ইমান বলার জন্যই ইমানের দাওয়াত। আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যেই বলতেছেন ইমান বলাকে ইমান আনার জন্য। তো সেখানে মেরে মহতরম দোস্তা বুজুর্গ ইমান বলাকে ইমানের উপরে আসতে হবে। উনি বলেন যে এই যে দাওয়াতের মেহনত চলতেছে এটার দ্বারা সর্বপ্রথম যেটা চাওয়া হচ্ছে সেটা হল ইমানের মধ্যে একজন ইমান বলার ইমান সহি হয়ে যায়, ইমানের মধ্যে পরিবর্তন আসে। আজ মখলুকের কথা আলোচনা করতে করতে দিনের ভিতরে মখলুক থেকে হওয়ার যকীন দিনের মধ্যে পয়দা হয়েছে, আল্লাহ থেকে হওয়ার যকীন আজ দিনের ভিতরে থেকে বেরিয়ে গেছে। মানে বলে আড়াই ঘন্টা মসজিদে লাগাও, এখন মসজিদে লাগাইলে আড়াই ঘন্টার কথা তো আমরা খুব শুনতেছি। উনি বলেন যে আসলে জিনিসটা হলো এই যে বাহিরের মাহল এবং পরিবেশ যেখানে ইমান নষ্ট হয় যেখানে ইমান ধ্বংস হয়, মানে সেখান থেকে একজন ইমান বলাকে উঠে মসজিদের পরিবেশে আনা এবং এখানে তার ইমান বনবে, এখানে তার সঙ্গে ইমানের কথা বলা। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ উনি বলেন যে মেহনতকে সাহাবাদের তরিকার উপরে আনতে হবে। দাওয়াত আল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দিবার মেহনত এটাকে সাহাবারা কিভাবে করছেন, এই ইমানের মেহনত সাহাবারা কিভাবে করছেন এটাকে দেখতে হবে, সাহাবাদের তরিকার উপরে আনতে হবে। মানে বলে যে একজন মনে সাহেব জিজ্ঞাসা করলেন আমাকে, বলে যে ইমান কি খালি তবলিগ বলাদের তরিকায় ইমান বনবে আর কোন তরিকা নাই? মনে বলে যে না না তবলিগ বলাদের কোন তরিকা নয়, বলে সাহাবাদের তরিকায় ইমান বনবে। সাহাবারা কিভাবে ইমান বানাইছে, বলে বলে বড় সাহাবাদের তাদের নাম হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় যে তারা বাহিরে থেকে লোকদেরকে দেখে নিয়ে মসজিদের মধ্যে জমা করতেন এবং সেখানে আল্লাহ তাআলার বড়াইয়ের কথা আল্লাহ পাকের কুদরতের কথা এবং আল্লাহ পাকই যে সব কিছু করেন এ কথা তারা সেখানে আলোচনা করতেন, এটার দ্বারা তাদের ইমান বাড়ত তাদের ইয়াকিন বাড়ত। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু, হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলাহু, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাহু, এই সমস্ত বড় বড় সাহাবাদের নাম হাদিসের মধ্যে পাওয়া যায় যে তারা বাহিরে গাস্ত করে লোকদেরকে মসজিদে আনতেন আর মসজিদে ইমানের হালকা বসাইতেন, ওই ইমানের হালকার মধ্যে তারা আল্লাহ তাআলার বড়াই এবং কুদরতের কথা বলতেন এবং আল্লাহ থেকে হয় এদের কথা আলোচনা করতেন, আল্লাহ তারাই করেন এ কথা আলোচনা করতেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকাই হবে আল্লাহ থেকে হবে, কিন্তু হবে কোন কিভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় হবে এ কথার আলোচনা করতেন। এদের দ্বারা তাদের ইমানের মধ্যে ইমান বৃদ্ধি লাভ করত, ইমান বাড়ত তাদের, কারণ হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদেরকেই বলতেছেন, সাহাবাদেরকেই বলতেছেন যাদের ইমানের দরজা কত উঁচা হতে পারে, তাদের ইমানের সামান্যতম কাছেও তো পরবর্তী লোকেরা পৌঁছতে পারবে না, এত উঁচু দরজার ইমান তাদের। তা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন জাদ্দিদু ইমানাকুম, তোমরা তোমাদের ইমানকে তাজা করতে থাকো। তো ইমানকে তাজা কিভাবে করবো তারা জিজ্ঞাসা করলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকরিমু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহকে বেশি বেশি বলো। বলে বলেন যে একটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে আওড়াইতে থাকা, আরেকটি হলো যে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহই করনে ওয়ালা, আর কেউ কর্তা ধর্তা নাই। দুনিয়াতে কর্তা ধর্তা এক আল্লাহ, আল্লাহই সব কিছু করেন। এই কথা আলোচনা আল্লাহ পাক কুদরত ওয়ালা, আল্লাহ পাকের পড়াই যখন এগুলির আলোচনা করব, এটাই লা ইলাহা ইল্লাল্লাহ আলোচনা মোহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ থেকে হবে, আল্লাহই করবেন, কিভাবে করবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করবেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন যে তোমরা ঈমানকে তাজা করো। তো সাহাবারা তাদের ঈমান কত উঁচু দরজার, তাদেরকে যদি ঈমান তাজা করার জন্য বলা হয় তা আমরা কারা? আমাদেরকে কি ঈমান তাজা করার প্রয়োজন নাই? আমাদের তো আরো বেশি ঈমান তাজা করার প্রয়োজন। এই জন্য বলেন যে ভাই বলে যে ঈমানকে তাজা করার যে মেহনত সেটাই হলো দাওয়াতের মেহনত, আল্লাহর দিকে দাওয়াত দিবার মেহনত। আর এই মেহনতকে করতে হবে মেরে মহতারাম দোস্তা বুজুর্গ সাহাবাদের তরিকায়। এবং মালিক রহমতুল্লাহ আলী বলছেন এই কথা, বলে যে দেখো এই উম্মতের পরবর্তী অংশ শেষ অংশ তারা ততক্ষণ পর্যন্ত তাদের সংশোধন হবে না, ততক্ষণ পর্যন্ত তারা শুধরাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা এই উম্মতের প্রথম যুগে যেভাবে মেহনত চেয়েছে সেই মেহনত তারা না করবে। এই উম্মতের শেষ অংশ শুধরাইবে প্রথম অংশের যে তরিকা ছিল সেই তরিকা। তো মেরে মহতরাম দোস্তা বুজুর্গ এবং মালিক রহমতুল্লাহ আলীর কথা, তো সাহাবাদের জিন্দগিতে সাহাবাদের তরিকায় যখন দাওয়াতের মেহনত চলবে তো তখন ওর দ্বারা সাহাবাদের জমানায় যেরকম ঈমান তৈরি হয়েছিল, আমার আর আহকাম তৈরি হয়েছিল, আল্লাহ তাআলার হুকুমের উপর মানুষ চলত, মানুষ যে ঈমানের যে তলব এবং আগ্রহ মানুষের দিনের ভিতরে পয়দা হয়েছিল, যে ঈমানের ভিত্তির উপরে বুনিয়াদের উপরে মানুষের আমাল তৈরি হয়, তো মেরে মহাম দোষা বুঝব এটা তো দাওয়াতের মেহনতের দ্বারাই হবে। এবং এই দাওয়াতের মেহনত যেমন আমি মনে চাইল তেমন নয়, এবং এটার মধ্যে সাহাবাদেরকে দেখতে হবে সাহাবাদের তরিকা কি ছিল। সাহাবাদের তরিকায় এই ইমান এই দাওয়াতওয়ালা মেহনত যখন হবে তো এই ইমানের দাওয়াত এই দাওয়াতের মেহনতের দ্বারা সর্বপ্রথম যে জিনিসটা হাসিল হবে সেটা হলো আমার ইমানের মধ্যে পরিবর্তন আসবে। আজ দুনিয়ার সমস্ত যে ইমান ধ্বংসকারী ইমান নষ্টকারী এই পরিবেশের মধ্যে সময় কাটতে কাটতে আজ আমাদের ইমান কমজোর এবং দুর্বল হয়ে গেছে। বলে যে সাহাবাদের মতো তরিকায় যখন মানুষকে মসজিদে জমা করে ইমানের হালকা লাগাবো এবং ইমানের আলোচনা করব তো তখন ইমান বাড়তে থাকবে, তখন ইমান তাজা হইতে থাকবে। দাওয়াত দিয়া করো কে করনে ওয়ালি জাত সির্ফ ওর সির্ফ আল্লাহ কি হ্যাখতিয়ার সির্ফ আল্লাহ পর হম্বিয়া আলাইহিসসালাম হিদায়ত মে মুহতাজ হে মুখতার নহি হ্যাঁ এক চিজ কো নহি চাহতে হ্যায় এক কাম কো নহি চাহতে হ্যায় লেকিন আল্লাহ নহি চাহতে নবী পুরা জোর লগা লেতে হ্যায় আল্লাহ নহি চাহতে। জরা গৌর করেন, হাম উম্মীদ রাখতে হ্যাঁ সদর সে ইয়ে হোগা, ওজির সে ইয়ে হোগা, মালদারো সে ইয়ে হোগা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পুছা গয়া আজাদ আপ কোন থে, ফরমায়া কল বতাউঙ্গা। আপনে আপনে ইরাদে কো আল্লাহ কি মশিয়ত ওর চাহত পর মওকুফ নহীঁ কিয়া, ইনশাআল্লাহ কহনা ভুল গয়ে। بات ایسی تھی کہ اگر آپ جواب دے دیں اس کا کہ اساتذہ صاحب کون تھے، ذوالقرنین کون تھے اور روح کیا ہے، اگر ان تین سوال کے جواب دے دیں تو ہم آپ کو یقین مان لیں گے۔ لیکن آپ نے چاہا کہ اللہ آپ نے فرمایا کہ اللہ سے پوچھ کر بتلاؤں گا، اللہ سے پوچھ کر بتلاؤں گا، مجھے نہیں معلوم اللہ کی شان۔ اللہ تعالیٰ نے اس بات کی ساری امت کو اور خود محمد صلی اللہ علیہ وسلم کو اس بات کی تعلیم دینے کے لیے کہ کسی بات کے بارے میں کبھی یہ مت کہو ہم یہ کریں گے، وہ ذرا یہ کریں گے، صدر اور تاجر یہ کریں گے, کاشکار ذمہ دار یہ کریں گے. کری یہ نہ کہو, بلکہ جب کسی کام کا ارادہ کرو تو اپنے ارادے کو اللہ کی مشیت پر موقوف کرو اور اللہ کا ذکر کرو. کہ کیا ذکر کرو؟ کہ کہو انشاءاللہ. اس لیے کہ یہاں ذکر سے مراد انشاءاللہ کہنا ہی ہے. وذکر ربک اذا نسیت, یہ آیت نازل اس وقت ہوئی جب آپ صلی اللہ علیہ وسلم نے ان باتوں کے جواب دینے کا, ان سوالات کے جواب کا وعدہ کر لیا لیکن انشاءاللہ نہیں فرمایا. 15 دن تک وحی نہیں آئی, 15 دن تک وحی نہیں آئی. کہ نبی جی آپ نے کیوں کہا تو بتلاؤں گا, یہ کیوں نہیں کہا اما چاہیں گے تو بتلاؤں گا. اس سے تعلیم دی محمد کو کہ ہم کسی کام کے ارادے میں بھی اللہ کی مشیت کے بغیر کسی کام کا ہر کی ارادہ نہ کریں. کتنے واقعات ہیں, کتنے واقعات ہیں. اس نے میرے دوستوں عزیزو, میں نے تو سر کے طور پر ایک واقعات کر دیا ہے. میں نے اس لیے کہہ رہا ہوں کہ ذکر صرف یہ نہیں ہے, ذکر صرف یہ نہیں ہے کہ میں نے ایک کسی صبح پڑھ لی, ایک شام کو پڑھ لی. نہیں, یاد رکھیں میری بات, 24 گھنٹے مومن کی زبان سے ہر جملہ کلمہ لا الہ الا اللہ کے مطابق نکلے. ذکر کا تقاضا یہ ہے کہ تیری زبان ہر وقت اللہ کے ذکر میں تر رہے, کہ کبھی تیری زبان سے ایک جملہ بھی کلمہ لا الہ الا اللہ کے خلاف نہ نکلے. یہ ہے کہ صحابہ نے پوچھا کہ یا رسول اللہ ایمان کی تصدیق کیسے کریں؟ فرمایا اکثر من قول لا الہ الا اللہ. میں اس لیے عرض کر رہا ہوں کہ صرف ذکر کر لینا کافی نہیں ہے, بلکہ اللہ سے تذکرہ کرنا یہ ذکر میں شامل ہے. اور مساجد میں ذکر کے حلقوں سے اللہ تعالیٰ کی قدرت, اس کی عظمت, اس کی بڑائی کے تذکرہ کرنا ہی مراد ہے. مساجد میں ذکر کے حلقوں سے اللہ کی قدرت, اس کی عظمت, اس کی بڑائی کے تذکرہ کرنا ہی مراد ہے. ہمیں صحابہ کے معمول سے یہ ملتا ہے کہ مسجد میں حلقہ لگا ہوا تھا, معاویہ رضی اللہ تعالیٰ نکلے حلقے کی طرف, فرمایا کیوں دیکھے ہو؟ صحابہ نے عرض کیا کہ اللہ کے تذکرے کر رہے ہیں. فرمایا قسم کھا کر بتاؤ. قسم کھا کر کہا کہ اللہ کے تذکرے کر رہے ہیں. فرمایا کہ میں تم سے قسم کھلائی ہے, تم نے کسی تہمت کے لیے نہیں, بلکہ ہم حلقے میں بیٹھے ہوئے تھے, محمد صلی اللہ علیہ وسلم تشریف لائے. فرمایا کیوں کہتے ہو؟ ہم نے کہا اللہ کے تذکرے کر رہے ہیں کہ اللہ نے ہمیں اسلام کی ہدایت دے کر ہم پر احسان کیا, ہم اس کے تذکرے کر رہے ہیں. آپ نے فرمایا کہ اللہ رب العزت تمہارے اس حلقے کی وجہ سے تمہارا تذکرہ تم سے بہتر مخلوق فرشتوں کے درمیان کر رہے ہیں. بلکہ ابن عباس رضی اللہ عنہ کا قول تو یہ ہے, وہ فرماتے ہیں کہ مسجدوں میں بیٹھ کر اللہ کے تذکرے کرنے والوں کا ذکر اللہ تعالیٰ فرشتوں کے درمیان فرماتے ہیں. یہی مطلب ہے اس آیت کا ذکر اللہ اکبر کے ذکر اکبر یعنی کہ تم اللہ کا ذکر کرو, ذکر اکبر یہ ہے کہ اللہ تمہارا ذکر کرے. ابن عباس رضی اللہ عنہ تفسیر یہ ہے کہ اللہ ذکر اللہ اکبر کا مطلب یہ ہے کہ اللہ تمہارا ذکر کرے. یہاں تو کسی کا نام وزیر نے دے دیا, کسی ناپاک زبان پر کسی مسلمان کا نام کسی صدر نے لے دیا, انہیں فخر ہوتا ہے کہ فلاں صدر نے میرا نام لیا ہے, فلاں وزیر نے میرا نام لیا ہے. اللہ اکبر, اس سے بڑی کیا بات ہوگی ایک مسلمان کے لیے کہ وہ اللہ سے تذکرے کرے اور اللہ تعالیٰ فرشتوں کے درمیان اس بندے کے تذکرے کرے. حدیث آیت کا مفہوم اور تفسیر یہ فرمائی ہے علماء نے, ذکر اللہ اکبر کہ اللہ ہمارا ذکر کر رہے, یہ ذکر اکبر ہے. اس لیے میرے دوست عزیزوں, میں یعنی سمجھانا چاہتا ہوں کہ ذکر کے مجالس سے صحابہ کرام کا معمول کیا تھا. اس لیے مسجدوں میں ایمان کے حلقوں میں بیٹھ کر یا اللہ کیا کرو جس سے معلوم ہو کہ اللہ کرنے والے ہیں. ایک سبب یہ ہے ایمان کی تقویت کا. میرے محترم دوست بزرگوں, ایک جن تو بولیں جو مسجد ایمان ہلکا لگایا خوب ایمان کتھا آلوچنا کری اللہ تعالیٰ پڑھا اور قدرت کتھا آلوچنا کری যে আল্লাহ একমাত্র কর্তা ধর্তা, আর কেউ কর্মে বলা নাই. সমস্ত এখতিয়ার একমাত্র আল্লাহ তাআলা, তিনি যা ইচ্ছা তা করেন, আর কারো এই এখতিয়ার নাই যে যা ইচ্ছা তা সে করতে পারে, এরকম এখতিয়ার আর কারো নাই. এই এখতিয়ার শুধুমাত্র এক আল্লাহ তাআলা. মানুষ যতই চাকে না কেন, যতই সে ইচ্ছা করুক না কেন, সে তার ইচ্ছাকে পূরণ করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক না চান. ইহাদেরকে বলেন যে উনি যে নবীরা চান তো নবীরা চাইতে পারেন, কিন্তু তারা তাদের চাহিদাকে পূরণ করার ক্ষমতা তারা রাখেন না, এখতিয়ার তারা রাখেন না. তারা তাদের চাহিদাকে পূরণ করার এখতিয়ারও এক আল্লাহ তারা নিজের হাতেই রাখে. তিনি এটার জন্য একটা উদাহরণ হিসাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা শুনাইতেছেন, বলতেছেন এই কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার যে কুরাইশের লোকেরা জিজ্ঞাসা করল যে আসহাবে কাহাব সম্পর্কে আপনি যদি আমাদেরকে বলতে পারেন তাহলে আমরা আপনাকে আল্লাহ নবী আল্লাহ রসুল মেনে নেব, এবং এমনিভাবে আপনি যদি জুলকারনাইন সম্পর্কে বলতে পারেন, রূহ সম্পর্কে বলতে পারেন, জিনিস জুলকারনাইন কে ছিলেন, আসহাবে কাহাব কারা ছিল, তাদের কি ঘটনা, এটা যদি আপনি আমাদেরকে বলতে পারেন তাহলে আমরা আপনাকে রসুল হিসাবে মেনে নেব. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে আমি আগামীকাল বলবো. আগামীকাল বলবো এই কথার উদ্দেশ্য এটাই ছিল যে আল্লাহ তাআলার কাছ থেকে জিজ্ঞাসা করে আল্লাহ তাআলা আমাকে জানাবেন, তারপরে আমি বলবো, এটি উদ্দেশ্য ছিল. তা নাহলে তুমি ওই সময় বলে দিতে পারতেন, তুমি আগামীকালকে উপরে মুলতবি করলেন কেন? ও আগামীকালকে বলবো এটার উদ্দেশ্য এটাই ছিল যে আল্লাহ তাআলা জানাবেন, তারপরে আমি তোমাদেরকে জানাই দিব. কিন্তু মেরে মহতরম দোস্তা বুঝব, আল্লাহ তাআলা তার নবীকে এবং পুরা উম্মতকে কেয়ামত পর্যন্ত মানুষকে এই তালিম দিবার জন্য, এই শিক্ষা দিবার জন্য বলে যে এইখানে আল্লাহ পাকের জিকির করা উচিত ছিল. আল্লাহ পাকের জিকির ভুলে গেছেন আপনি, তো আল্লাহ পাকের জিকিরের উদ্দেশ্যটা কি? এখানে আল্লাহ পাকের জিকিরের উদ্দেশ্য এই না লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সুবহানাল্লাহ বলল, আলহামদুলিল্লাহ বলল, মানে এখানে জিকিরের উদ্দেশ্য হল যে আপনি ইনশাআল্লাহ কেন বললেন না, যে আল্লাহ চাইলে, কারণ এই এখতিয়ার তো আপনার নাই যে আপনি ঘটনা শুনাই দেবেন, যতক্ষণ আমি না চাইব তা আপনার এখানে এই জিকিরটা করা উচিত ছিল যে আল্লাহ চাইলে এই কথাটা বলা উচিত ছিল, ইনশাআল্লাহ বলা উচিত ছিল. এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব, মনে বলে যে আমরা ওই কথা খুব খেয়াল রাখি, স্মরণ রাখি যে কখনো কোনো কাজের কথা আমি করব অমুক করবে এরকম কথা আমরা যেন না বলি, যখনই বলি তখনই ইনশাআল্লাহ অবশ্যই বলি, আল্লাহই করবেন এবং আল্লাহ তাআলা চাইলেই হবে. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তানবিহ করলেন এবং তালিম দিলেন, 15 দিন পর্যন্ত ওহি বন্ধ থাকল. এখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কালকে বলবেন বলছেন, কালকে তো বলতে পারতেছেন না, ওহি না আসলে বলবেন কিভাবে? 15 দিন পর্যন্ত ওহি আসা বন্ধ থাকল, এবং এরপরে যখন ওহি আসলো তো ওহির মধ্যে কথা বলা হইল যে নবীজি যখন আপনি কোনো কথা বলেন আর আল্লাহর কথা বলতে ভুলে যান, বলকর রব্বাকে ইযা নাসিতা, বলে যে আপনি আপনার রবের কথা স্মরণ করেন, অর্থাৎ ইনশাআল্লাহ বলে নিয়েন, যদি আপনি সঙ্গে সঙ্গে বলতে ভুলেও যান পরে হইলেও বলে নিয়েন ইনশাআল্লাহ. মেরে মহতরম দোস্তা বুঝব, উনি বলতেছেন এই কথা যে জিকিরের উদ্দেশ্য এটা নয় যে আমরা মসজিদে বসে সকাল বিকালের তসবিহ আদায় করলাম আর জিকির করে নিলাম, এটা জিকির নয়, আমাদেরকে দেখতে হবে সাহাবাদের জিন্দগিতে জিকির কি জিনিস ছিল, তারা কোনটাকে জিকির মনে করছেন। বলে যে মসজিদে বৈশা আল্লাহ পাকের কুদরতের কথা, আল্লাহ পাকের সানাদের কথা, এবং আল্লাহ পাক যে আমাদেরকে ইমান ইসলাম দিচ্ছেন এগুলি আলোচনা করা, বলে এইটাই আলোচনা, এইটাও জিকির, এটাই জিকির আসল। এই জন্য উনি শুনে দিয়েছেন, বলে যে হল মহাবিয়ারহু উনি মসজিদে যায় দেখলেন একজন লোক বসে আছে, বলে তোমরা এখানে কেন কি করতেছ? বলে আমরা আল্লাহ জিকির আল্লাহ আলোচনা করতেছি। তাহলে মহাবিয়ারহন তাদেরকে কসম দিলেন যে তোমরা বলো, কসম দিয়ে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি সত্যি আল্লাহ জিকির করতেছিলে? তো তারা কসম খেয়ে বলে। তারপর তিনি বলেন যে দেখো আমি তোমাদের উপরে কোন রকম খারাপ ধারণা করে তোমাদেরকে কসম দিই নাই, বরং আমি তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই অনুকরণ করছি। আমরা একবার দূরের মসজিদে এইভাবে বসে বসে আলোচনা করতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের তৌফিক দিছে, আল্লাহ তাআলা আলোচনা করতেছিলাম, এমন সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন এবং তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি করতেছ? আমরা বললাম এই আমার আল্লাহ তাআলার এহসানের কথা, আল্লাহর কথা আলোচনা করতেছি। এর উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কসম দিয়ে জিজ্ঞাসা করলেন, তারপর তিনি আমাদেরকে ঠিক এইভাবেই বললেন যে আমি তোমাদের উপরে কোন খারাপ ধারণা করে তোমাদেরকে কসম দিই নেই, বরং তোমাদের এই মজলিসকে নিয়ে আল্লাহ তাআলা তোমাদের চেয়ে উত্তম মখলুক ফেরেশতাদের সঙ্গে তোমাদের আলোচনা করতেছেন। তুমি বলেন যে আজ দুনিয়াতে কোন দেশের প্রেসিডেন্ট, দেশের কোন মন্ত্রী, দেশের কোন মালবালা বড় লোক, কোন থরি লোক, কোন পদ পজিশন বলা লোক যদি আমার আলোচনা করে নেয় আমি কতই না আনন্দিত, কতই না গর্বিত হই যে প্রেসিডেন্ট সাহেব আমার কথা আলোচনা করছে। তো মেরে মহাতরাম দোস্তা বুজুর্গ উনি বলেন যে আল্লাহ তাআলা যে আলোচনা করলেন আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়, আল্লাহ তাআলা যার আলোচনা করেন তার জন্য এটা কত বড় গর্বের বিষয়। তো এটা কখন হবে? যখন আমরা এই জিকিরের হালকার মধ্যে, অর্থাৎ জিকিরের হালকা মানে আল্লাহ তাআলার কুদরতের কথা আলোচনা করতেছি এবং আল্লাহ তাআলার ভয়ের কথা আলোচনা করতেছি, আল্লাহ পাকের এহসানাত, আল্লাহ পাক কত যে নেয়ামত আমাদেরকে দিচ্ছেন, এই সমস্ত নেয়ামতের কথা আলোচনা করতেছি। তো বলেন যে এটাই জিকিরের হালকা, এটাই জিকিরের দ্বারা উদ্দেশ্য। উনি বলেন যে এই যে কথা আছে ওয়ালা যিকরুল্লাহ আকবর, যে আল্লাহর জিকিরই বড়। উনি বলেন যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এই কথাটার অর্থ এরকম আসছে, ওয়ালা যিকরুল্লাহ আকবর মানে হল যে আল্লাহ যে আমাদের কথা আলোচনা করেন এটাই হল বড়, এই নয় যে আমরা আল্লাহর জিকির করি এইটা বড়, আমরা আল্লাহর জিকির করি, আর এখন আল্লাহ যেন আমাদের জিকির করেন, আমাদের আলোচনা করেন। তোমার যে এখানে যে বলা হয়েছে আল্লাহর জিকির সবচেয়ে বড়, তো আল্লাহর জিকির সবচেয়ে বড় এটার অর্থ হয়ে যায় যে আল্লাহ তাআলা যে তার বান্দাদের জিকির করেন, আলোচনা করেন ফেরেশতাদের সঙ্গে, ওইটা হল বড়, এটা বড় গর্বের বিষয়। আজ দুনিয়াতে না পাক মুখ দিয়া কেউ আমার কথা আলোচনা করলে, কোন বড় লোক আলোচনা করলে, তো এটাতে আমি কত গর্ব অনুভব করি। মেরে মহতরম দোস্তা বুজুর্গ যেখানে আল্লাহ তাআলা আমার আলোচনা করেন সেটা কত গর্বের বিষয় হইতে পারে। আর এটাকেই বলা হয়েছে ওয়ালা যিকরুল্লাহ আকবর, এটি আল্লাহ তাআলা যে বান্দার আলোচনা ফেরেশতাদের সঙ্গে করেন, যখন কিনা বান্দা দুনিয়াতে আল্লাহ তাআলার আলোচনা করে, আল্লাহ তাআলার জিকির করে, তো আল্লাহ তাআলা তার আলোচনা আসমানে ফেরেশতাদের সঙ্গে করেন, ওইটা হল বড় জিকির, বড় আলোচনা। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে খুব মসজিদের মধ্যে ইমানের হালকা মধ্যে বসে আল্লাহ পাকের কুদরতের কথা, আল্লাহ তাআলার আজমতের কথা খুব বয়ান করে, খুব বলি, যত আমরা আল্লাহ তাআলার কুদরত আজমতের কথা বলবো তত আমাদের দিনের ভিতরে ইমান তাজা হতে থাকে। ইমান আপনি আগামে کا جو ساتھ مطلوب ہے ایمان کا فریضہ ہی یہی ہے, ایمان کا فرض ہونا یہی ایمان کا فریضہ ہے کہ ایمان کے وجود کی علامت ہے اللہ کے فرائض کا ادا ہونا, ایمان کے وجود کی علامت ہے اللہ کے فرائض کا ادا ہونا. اگر فرائض ادا نہیں ہوتے ہیں تو ایمان نہیں ہے, پکی بات ہے. نماز کو چھوڑنے والا, نماز کو چھوڑنے والا اسلام سے مرتد ہے. اگر فرائض پورے نہیں ہوتے ہیں تو ایمان نہیں ہے. ایمان کا فریضہ ہونا اللہ کے فرائض کا ادا ہونا ہے. اس لیے ان حدیث پر غور کیا کرو جس میں ایمان اپنی علامتوں کے ساتھ بیان کیا گیا ہے. دعوت دعوت کیوں کی دعوت ہے کہ دعوت اس کی ہے کہ آیا مومن اللہ کے فرائض کی ادائیگی پر ہے یا نہیں. اگر ہے تو ایمان ہے, اگر نہیں ہے تو ایمان نہیں ہے. میں تو فرائض کی بات اونچی کہہ گیا. ہر فرماتے تھے اگر ایک سنت پر عمل کرنے میں فخر محسوس کرتا ہے غیروں کے طریقوں کے مقابلے میں, ہر سماج سے اگر جگہ پر بیٹھ کر فخر محسوس کرتا ہے گاڑی میں بیٹھنے کے مقابلے میں تب تو ایمان ہے, اور اگر گاڑی میں بیٹھ کر فخر محسوس کرتا ہے مظلوم سواری پر بیٹھ کر فخر محسوس نہیں کرتا تو اس سنت پر اس سنت کی عظمت نہ ہونی گئے ہمارے لیے کہ پھر ایمان نہیں ہے, پھر ایمان نہیں ہے. میں تو فرائض کو کہہ رہا ہوں. ارے تو فرماتے تھے کہ اگر محمد صلی اللہ علیہ وسلم کے گدے پر بیٹھنے کی سنت پر عمل کرنے پر اسے گدے میں بیٹھنے میں فخر نہیں ہے تو اس کے دل میں ایمان نہیں ہے. اس لیے میرے محترم دوستو ذرا غور کرو کہ ایمان اپنی علامتوں کے ساتھ ہے, اور اس کا فیصلہ میں اور آپ خود کر سکتے ہیں. اپنا ایمان ہر ایک خود ناپ سکتا ہے کہ اللہ کے عوامل کا پورا ہونا یہ ایمان کی علامت ہے. ایک جماعت آئی آپ کے پاس حدیث ارقمہ, حضرت حیض صحابہ نے حدیث ارقمہ کے نام سے روایت نقل کی ہے ایمان کے باب میں, کیونکہ حیض صحابہ پڑھنے کا عام دستور نہیں ہے. ہم ہمارا دل چاہتا ہے ہر کام کرنے والا نیا ہو یا پرانا وہ حیات الصحابہ کو بن استعار پڑھا کرے, مستقل پڑھا کرے پورا پورا. کیونکہ حضرت سے پوچھا گیا کہ حضرت آپ بلکہ مطالبہ کیا گیا کہ آپ تدبیر کے اصول پر کوئی کتاب لکھ دیں. حضرت نے فرمایا نمونہ میں نہیں ہوں, نمونہ صحابہ ہیں. نمونہ میں نہیں ہوں, نمونہ صحابہ ہیں. اور یہ بات یاد رکھنا قیامت تک اصول یہ ہے کہ جب تک امت کی نظر صحابہ پر رہے گی امت ترقی کرے گی, امت کی نظر صحابہ سے ہٹے گی تو امت اپنے منصب سے گرے گی. کیونکہ صحابہ نے ایمان اور اطاعت کا وہ درجہ قائم کر دیا ہے کہ اس پر نظر رکھے بغیر کوئی آگے نہیں بڑھ سکتا, کوئی آگے نہیں بڑھ سکتا. صحابہ نے حدیث ارقمہ کے نام سے روایت نقل کی ہے. سات آدمی کی جماعت آپ کے سامنے حاضر ہوئی. آپ نے پوچھا میں تم کیا ہو, ہم سے کوئی پوچھے تم کیا ہو. تمہیں شرم کی بات ہے کہ ہمارے اور غیروں کے تعارف میں کوئی فرق نہیں ہوگا. ہم بھی کہیں گے تاجر ہیں, غیر بھی کہیں گے تاجر ہیں. ہم بھی کہیں کاشتکار ہیں, غیر بھی کہیں کاشتکار ہیں. ہم کہیں گے ملازم ہیں, غیر بھی کہیں گے ملازم ہیں. لیکن بات یہ ہے کہ جس شخص کا جو مقصد حیات ہوتا ہے وہی اس کا تعارف ہوا کرتا ہے. آپ نے پوچھا مان تم کیا ہو, سب نے ایک زبان ہو کر کہا کہ ہم سب ایمان والے ہیں. یہاں تو مومن ہونے کے لیے سمجھتے ہیں کہ شناختی کارڈ کافی ہے کہ نام بھی مسلمان ہے اور مسلمان نام لکھا ہوا ہے وہاں آپ نے پوچھا مان تم سب نے ایک وہاں ہو کر کہا کہ ہم سب مان والے ہیں آج بڑا فرمایا کہ تمہارے مومن کے ہونے کی دلیل کیا ہے اس لیے کہ دنیا میں کوئی بھی آمن نہ کہہ دے اس کو چھوڑا نہیں جائے گا جب تک اس کی ایمان کا امتحان نہ ہو اللہ تعالیٰ ایمان والوں کے ایمان کا امتحان ایسے حالات پیدا کریں گے دین کے خلاف دین کے خلاف اللہ تعالیٰ ایسے حالات پیدا کریں گے جن حالات میں عمل کرنے والوں کے ایمان کا امتحان دیں گے کہ ان حالات میں کوئی حکم پورا کرتا ہے کوئی حکم پورا نہیں کرتا دیکھو میں بہت ضرور عادت کر رہا اور بالکل جس حال سے ہم گزر رہے ہیں اس کو میں عرض کر رہا ہوں یہ حالات کے مقابلے کے بغیر نماز پڑھ لے روزہ رکھ لے حج کر لے زکات دے دے سنت پر عمل کر لے اس کے ان اعمال میں اس کا امتحان نہیں ہے جس عمل میں کوئی رکاوٹ نہیں ہے اللہ تعالیٰ ایمان والوں کی اطاعت کا امتحان لیں گے حالات کو مخاطب کر کے جب دیکھنا چاہتے ہیں کہ کون ان ایمان والے ہیں اس میں کوئی شک نہیں کہ ہمیں اللہ تعالیٰ سے پناہ مانگنی چاہیے ہر کتنے سے لیکن یاد رکھنا کہ کوئی ایمان والا چھوڑا نہیں جائے گا جب تک اس کی اطاعت کے مقابلے میں باطل نہ آ جائے اور وہ باطل کے مقابلے میں اللہ تعالی کی اطاعت پوری کر کے نہ دکھلا دے بالکل میں فتنے کا اثر ترجمہ کر رہا ہوں فتنے کا مطلب پتا نہیں ہے فتنے کا مطلب ہے فتنے کہتے ہیں ایمان والوں کی اطاعت کا امتحان اور ان کی آزمائش اس کو فتنہ کہتے ہیں سب نے عرض کیا کہ اتنا اچھے ایمان والے ہیں سمایا کیا دلیل ہماری تمہارے مومن ہونے کی انہوں نے عرض کیا کہ ہمارے ایمان کی علامت یہ ہے کہ پانچ چیزوں پر ہمارا ایمان ہے یقین ہے اور پانچ پر ہمارا عمل ہے اور پانچ ایمان پر ہمارے جاہلیت سے صرف 15 خصلتیں کوئی نمبر تھوڑا دین نہیں ہے دین انتہائی آسان ہے صرف 15 خصلتیں 10 ایمان لانے کے بعد سے ان کے اندر اور 5 زمانہ جاہلیت سے ان کے اندر ان 15 خصلتوں پر صرف آپ نے سن کر یہ فرمایا یہ نہیں فرمایا کہ یہ دیندار ہیں یہ نہیں فرمایا یہ اولیاء اللہ ہو سکتے ہیں آپ نے 15 خصلتیں سن کر فرمایا کہ قریب تھے کہ سب کے سب نبی ہو جاتے قریب تھے کہ سب کے سب نبی ہو جاتے